عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أمرا بولছিলাম মনের কথা হৃদয়ের কথা অন্তরের কথা এবং সে নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন দিক আছে সে কথা আমরা বলছিলাম অন্তর কেমন জিনিস যে অন্তর ভালো হলে সব ভালো আপনার অন্তরেই সবকিছু আছে তার মানে এই নয় যে অন্তরে থাকলেই হবে এখন যদি বলা হয় যে ভাই আপনার দাড়ি নেই কেন বলছে ঈমান হচ্ছে অন্তরে তার মানে দাড়িতে ঈমান নেই ঈমান কোথায় আছে অন্তরে কথা ঠিকই তো অন্তরে থাকলেই কি হবে না অন্তরে থাকার পর মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে কিন্তু তাদের এই কথা এই জন্য বলা যে আমি কাজ করতে রাজি না বলে ঈমান এখানে ঠিক আছে কিন্তু যখন কোন জমিতে গোপনভাবে বীজ পোতা হবে সেই বীজ অঙ্কুরিত হবে এবং পাতা ডালপালা ফল ফুল সুশোভিত হবে তবেই তো ঈমান ঈমানের বহু শাখা আছে তাই না বহু শাখা আছে তো সেই শাখার মধ্যে একটা শাখা তো আপনার তো দেখা যাওয়া দরকার শুধু এখানে থাকলে হবে না এখন কোন মহিলাকে বলেন মেয়ে তুমি এইভাবে চলাফেরা করছো পর্দা নেই মাথায় কাপড় নেই বরং বুকের ওড়নাটাও বেশ ভাঁজ করে সাজানো আছে আর স্বর্ণের হারটা বেশ সুন্দর সাদা চামড়ার উপরে দেখা যাচ্ছে এভাবে কেন বলছে পর্দা হলো মনের পর্দা তার মানে পর্দা হলো মনের পর্দা বলার অর্থ কি যে এগুলো দেখালে সমস্যা নেই আমার মনে পর্দা আছে আমি কারোর প্রতি আকৃষ্ট হই না কাউকে আকৃষ্ট করি না ঠিক আছে কিন্তু তুমি যা করলে যে অপরে আকৃষ্ট হবে না এটা গ্যারান্টি আছে তুমি যদি দেখাচ্ছ আকৃষ্ট করার জন্য তোমার নিয়ত না থাকলেও মানুষ তো আকৃষ্ট হবে ইন্দুর যদি বলে আমি চোখ বন্ধ করে আছি বিড়াল আমাকে দেখতে পাবে না হবে নাকি বিড়াল তো অবশ্যই দেখবে তাকে সেখানে ইন্দুরের যদিও ইচ্ছা না থাকে যে আমি বিড়ালকে দেখা দেব বিড়াল দেখলে বুঝতেই পাচ্ছেন এই তো কদিন আগে তেঁতুল দেখলে বা লেবু কাটতে দেখলে মুখে পানি পড়ে তাই না এই বলাতে তো কত হইচই হল মেয়েদেরকে তেঁতুল বলে মেয়েদেরকে লেবু বলে কিন্তু আসল এটাই প্র্যাকটিক্যাল মানে এটাই হচ্ছে বাস্তব যে সামনে এমন জিনিস থাকবে যে জিনিসের মাধ্যমে আপনার শরীরের পরিবর্তন ঘটবে মনের পরিবর্তন ঘটবে তাতে পর্দা মনের ভিতরে থাকলেই হবে না সে কথা ঠিক যে বহু মেয়ে আছে যারা বোরকা পরে কিন্তু তাদের মনে পর্দা নেই কোথায় পর্দা আছে বাইরে পর্দা আছে এই পর্দা কাজে দেবে দেবে না না আল্লাহর কাছে আর না মানুষের কাছে সে হয়তো কোনো বাধ্য হয়ে পর্দা করেছে শ্বশুর বাড়ির লোক পর্দা করতে বলছে স্বামী পর্দা করতে বলছে না হলে এই করবে সেই করবে তাই বোরকা পড়ছে কিন্তু বোরকা পড়লেই পর্দা হয় না যতক্ষণ না মনে পর্দা স্থান পায় এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিবাস উত্তাকওয়া যালিকা খায়র তাকওয়ার লিবাস হল উত্তম লিবাস আপনি পরে থাকলে যদি ভিতরে তাকওয়া না থাকে সে লিবাস আপনার কাজে দেবে না ও যারা পুরুষ আছে না যুবকরা দেখেই বুঝতে পারবে যে বোরকাওয়ালি আসলে বোরকাওয়ালি না বোরকার দেহে আছে কিন্তু মনের ভেতরে নেই তখন তার পিছনে ইবতিজার লাগে তাকে যারা বোঝার তারা ঠিক বোঝে ডেমনে ডেমন ধরে চড়ে চোর তারা বুঝতে পারে সুতরাং মনে পর্দা থাকতে হবে তার উপরে থাকতে হবে দেহের পর্দা শুধু মনে পর্দা রেখে বাইরে পর্দা রাখবো না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা হটা উড়ে যদি বলেন তাহলেও আপনার কাজ হবে না তাতে আপনার কি হবে আপনার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে ঠিক কথাই মনের ভিতরে আগে চাই মনে না থাকলে পরে আপনি দেখেন পাপ কাজ নিয়তের ফলে হয় যেমন সওয়াব নিয়ত না করলে সওয়াব হবে হবে না তেমনি পাপ নিয়ত করলে তবে পাপ হবে না সে পাপ হবে না ভুল করে যদি কোনো জিনিস করে আমি পরে অবশ্য বলবো সে কথা আছে পরে ভুল করে কোনো পাপ করলে সে পাপ ধর্তব্য নয় তবে ভুল করে যদি হত্যা করেন তাতে কিন্তু আপনাকে ক্ষমা করা হবে না হত্যা বিশাল জিনিস এই জন্য ভুল করে মানে হত্যা করলেও আপনাকে কি লাগবে হ্যাঁ দিয়াত লাগবে, জরিমানা লাগবে, তাই না? সে যাই হোক, বলছিলাম কি যে আপনার হৃদয়টা এমন, এই হৃদয়টা এমন একটা জায়গা যে জায়গাকে যদি আপনি জিজ্ঞেস করেন যেটা পাপ না পুণ্য আপনি বুঝতে পারবেন, আপনার বিবেক বলে একটা জিনিস আছে, সেই বিবেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পাপ এটা না পুণ্য এটা, নাকি কিছুই না। এই সম্পর্কে কিছু হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু মা সাকানাত ইলাইহিন নাফস ওয়াতমাআন্না ইলাইহিল কলব। পুণ্য কাজ কাকে বলে? যে কাজ করলে আপনার মন কি হয়? সন্তুষ্ট হয়, সন্তোষ হয়, সন্তুষ্ট হয় আর মন খুশ হয়। একটা ভালো কাজ করলে মন খুশ হয়, তাই না? আমাকে একজন জিজ্ঞেস করছিল, এক সুফিবাদী, বলছে হুজুর চিনি হওয়া ভালো না খাওয়া ভালো? জীবন কারণ আপনার চিনি হওয়া ভালো না খাওয়া ভালো? যদি আপনি চিনি খাওয়া ভালো বলেন তাহলে আপনি স্বার্থপর, আর চিনি হওয়া হলে আপনি পরোপকারী, তাই না? তো এইভাবেই কোন দেখবেন আপনি, আপনি নিজে ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনি একজনকে খাওয়ালেন, কোনটাতে আপনার মন খুশ হয়? খেলে বেশি খুশ হয় না খাওয়ালে বেশি খুশ হয়? দেখবেন যে ভালো মানুষ যারা, তারা একটা লিবাস যদি নিজে পরে, নতুন লিবাস কিনলেও পরল, যতটা আনন্দ না পায় সেই লিবাস যদি একজনকে পরায় তার থেকে বেশি আনন্দ পায়, তাই না? এটাই হচ্ছে পুণ্য, এটাই হচ্ছে ভালো কাজ। যে ভালো কাজ করে আপনি মনে শান্তি পান, আপনি মনে সুখ পান, তৃপ্তি পান, আর মনে হয় যে হ্যাঁ আনন্দ লাগে যে আমি একটা কাজ করলাম, তাহলে সেটাই হচ্ছে পুণ্য কাজ। আর গুনাহ, ওয়াল ইসমু মা লাম তাসকুন ইলাইহিন নাফস ওয়ালাম ইয়াতমাইন ইলাইহিল কলব। তাহলে পাপ হলো এর বিপরীত, পাপ করলেই মনে খটকা লাগে, কাজটা ঠিক করলাম না, কাজটা করলাম মনে হয় ঠিক হলো না, আপনার হৃদয়ে খটকা লাগবে, আপনার মনে খটকা লাগবে। ওয়াই নাফতা কাল মুফতুন, যদিও কোন মুফতিকে জিজ্ঞেস করেন সে বলে জায়েজ, তবুও আপনার মনে কি বিবেকের দংশন, সেই বিবেকের দংশনে আপনি অতিষ্ঠ হয়ে উঠছেন, তার মানেই হচ্ছে যে এটা পাপ, যদিও মুফতি বলছে এটা পাপ নয়। এই জন্য হাদিসে বলা হয়েছে যে মুফতিরা তোমাকে ফতোয়া দিল, ইস্তাফতি নাফসাক বা ইস্তাফতি কালবাক ওয়াই নাফতাক আল মুফতুন, তুমি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো যে এটা কি, কি করলে তুমি, যদিও মুফতিরই তোমাকে ফতোয়া দিয়েছে যেটা হালাল, তুমি একবার হৃদয়কে জিজ্ঞেস করে দেখো যে এটা করা যাবে। সুতরাং মন হচ্ছে এমন জিনিস যে মনের ভিতরে প্রশান্তি পাওয়া যায় ভালো কাজ করে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যেটা আমি খারাপ কাজ করলাম না ভালো কাজ করলাম, যদিও মুফতিরা বলছে এটা জায়েজ। আপনি বলছেন ব্যাংকের সুদ, সুদ না এটা হচ্ছে লভ্যাংশ, আপনি নিজেই বলছেন সুদ, ব্যাংকের সুদ হালাল না হারাম, সুদ বলছেন আবার বলছেন জিজ্ঞেস করছেন হালাল না হারাম, বলছেন না ব্যাংকের ইন্টারেস্ট। তো আপনি নিজের হৃদয়কে যদি জিজ্ঞেস করেন যে ব্যাংক আপনাকে কোত্থেকে দিচ্ছে, এই যে বড় বড় সব চিট ফান্ড হচ্ছে, দু বছরের ডবল দেবো, তিন বছরের ডবল দেবো, কত লোক, লক্ষ লক্ষ লোক ফেঁসে গেছে, লক্ষ লক্ষ লোক টাকা হারিয়েছে লোভে, অতি পাপে অতি লোভে তাঁতি ডোবে, এই লোভ করতে গিয়ে দু বছরে ডবল হবে, লক্ষ লক্ষ টাকা জমা করেছে, বাস কেউ ভেঙে গেছে, কেউ বা দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আপনি জিজ্ঞেস করছেন মুফতিকে, কেউ কোন মুফতি বলল হ্যাঁ হ্যাঁ ব্যাংক ব্যবসা করে, সে ব্যবসার মাধ্যমে তোমাকে ইন্টারেস্ট দেয় দু বছরে ডবল করে দেবে, কোন মুফতি ফতোয়া দিয়ে দিল, বহু মুফতি আছে মডার্ন মুফতিরা ফতোয়া দেয় যে ব্যাংকের সুদ, সুদ না ইন্টারেস্ট লভ্যাংশ। কিন্তু আপনি নিজের মনকে একবার জিজ্ঞেস করেন যে এটা আসলে কি, আপনি বলবেন হ্যাঁ হুজুর আমরা তো গরিবদের কাছ থেকে শোষণ করি না, গরিবদেরকে একশো টাকা ঋণ দিয়ে একশো দশ টাকা নিই না, আমরা তো ব্যাংক থেকে নিচ্ছি, ব্যাংক হচ্ছে বড় বড় পার্টি, কিন্তু ব্যাংক থেকে দিচ্ছে, ব্যাংকের কি টাকা তৈরি করার কারখানা আছে, ফটো স্টেট করে দেয় আপনাকে, কি করে দেয়, সেও কারোর কাছ থেকে নেয়, যার কাছ থেকে নেয় সে বড় লোক, আর বড় লোকরা কার কাছ থেকে নেয়, হ্যাঁ আস্তে আস্তে গরিব মানুষের ঘরে সেই টাকার অংশ আসে, শেষকালে দেখা যাবে কি যে গরিব শোষণ হচ্ছে। সুতরাং ব্যাংকের সুদ দোষ সুদ, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে এটাও সুদ। এইভাবে অনেক কিছু আছে যেগুলো আপনি যদিও কেউ জায়েজ বলছে। যুবক ভাইরা জিজ্ঞেস করে যে হস্তমৈথুন করা কি, অনেক মুফতি জায়েজ বলেছে। জায়েজ বলেছে তারা কি জন্য বলেছে সেটা দেখতে হবে, তারপরও আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে এটা আসলে কি। আপনি গোপনে করছেন, কেউ জানতে পারছে না, কিন্তু আসলে আপনি নিজের ক্ষতি করছেন। এটা হালাল না হারাম আপনি নিজেই বুঝতে পারবেন, মহান আল্লাহ বলছেন তার মানে আল্লাহ তাআলা وَالَّذِينَ عَلَى فُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ আল্লাহ দুই জায়গাতে বলেছেন যে যারা নিজেদের গোপনাঙ্গের হেফাজত করে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তার মানে কি লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করে না। ব্যবহার করতে হবে কার সাথে, স্ত্রীর সাথে এবং কৃতদাসীর সাথে। দাসী না, সুদাসী না, কৃতদাসী। অনেকে বা দাসী মনে করে, দাসী এই সাধারণ দাসী না, অনেকে মনে করে না, কৃতদাসী সেই যুগে ছিল। আর স্ত্রী, স্ত্রীর সঙ্গে এবং কৃতদাসীর সঙ্গে তোমার যৌনাঙ্গের ব্যবহার হবে। তারপরে আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারা আযালিক, এ ছাড়া যদি কেউ অন্য পথ অন্বেষণ করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবেককে জিজ্ঞেস করে দেখেন আপনি যেটা করছেন ভালো না খারাপ, বিবেক বলে দেবে যে এটা খারাপ জিনিস। যদিও কোন মুফতিকে জিজ্ঞেস করলেন, মুফতি বলে দিল হ্যাঁ এটা জায়েজ। তারপরে আরো সব ফতোয়া, নতুন নতুন নতুন যুগে নতুন সব দেখে নতুন ফতোয়া জিজ্ঞেস করছে। কেউ বলছে যে স্বামী স্ত্রীর একে অপরের যৌনাঙ্গ লেহন করা, কেউ বলছে হালাল। আপনি আপনার আপনার নিজের মুফতি সাহেব বলে দিল হালাল, হারাম হওয়ার দলিল নেই, তো আপনি আপনার নিজে মনকে জিজ্ঞাসা করে দেখেন যে জিব দিয়ে আপনি আল্লাহর জিকির করেন, যে জিব দিয়ে আপনি খান খাবার খান, সেই জিব এমন জায়গায় লাগাবেন যেখানে হাত পড়লে উঁচু ভেঙে যায়। হ্যাঁ, এইভাবে মনকে আপনি জিজ্ঞেস করেন। হাদিসে আছে ইস্তাফতে কালবাক ওয়াইন আফতা কাল মুফতুন, তুমি তোমার নিজের অন্তরকে ফতোয়া জিজ্ঞেস করো যদিও মুফতিরা তোমাকে ফতোয়া দিয়েছে। মন হচ্ছে এমন জিনিস যে কাজ করলে আপনি শান্তি পাবেন, দেখবেন মনের ভেতরে খটকা নেই, কিন্তু এমন কাজ যে কাজ করে আপনি মনের ভেতরে খটকা অনুভব করেন, জানবেন সেটা হচ্ছে পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইজা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন তোমার মনের ভিতরে কোন খটকা সৃষ্টি করবে কোন কাজে, যে কোনো কাজে খটকা সৃষ্টি করবে সেটা ছেড়ে দাও। তোমার মন হচ্ছে, যেহেতু তোমার মন কি অবশ্য সুষ্ঠু মন হতে হবে, হৃদয় বিকৃত হলে হবে না, বিকৃত মন হলে হবে না, বুঝতে পারছেন? চামড়ার গুদামের ভেতরে যারা কাজ করে গন্ধ লাগে, লাগবে না, কিন্তু আপনি গেলে অবশ্যই লাগবে। তো যাদেরকে পরিবেশ নষ্ট করে ফেলেছে, যাদের বিবেক বিকৃত হয়ে গেছে, মন অন্তর বিকৃত হয়ে গেছে, তাদেরকে আপনি পাপকে তারা বলবে কি এটা ঠিক জায়েজ। যেমন এই যে কিছুদিন আগে বা এখনো চলছে চুম্বন, চুম্বনটা অশ্লীলতা নয়, ওরা বলছে কি চুম্বন মানে যুবক যুবতী চুম্বন দেবে এটা কি অশ্লীলতা নাকি, তারপরে কতটা লিবাস পরে থাকবে এটা অশ্লীলতা না অশ্লীলতা নয়। সেই পরিবেশে, যে পরিবেশে আছে, আপনি দেখবেন ইউরোপে আমেরিকাতে যাবেন, সেখানে ওপর দিকে খোলা নিচের দিকে খোলা এটা অশ্লীলতা নয়। ভারতবর্ষের বা উপমহাদেশের মহিলারা পেট বার করে থাকে, তাই না? ওরা আবার কিছু ঢাকে মাঝখানে পেটটা বার করে রাখে, এটা আবার ওদের কাছে অশ্লীলতা, রে কি পেটটাকে বের করে রেখেছে। এক এক পরিবেশে এক এক রকম। কিন্তু যদি আপনি শরীয়ত মেনে চলেন, শরীয়তের ফয়সলা তো আছেই, তা সত্ত্বেও যদি আপনি আপনার মনকে একবার জিজ্ঞেস করেন যে আপনি যে লেবাসটা পরে আছেন, উপর দিকে খোলা নিচের দিকে খোলা, তাই না, হাঁটু পর্যন্ত অনেকে পরে, তাওয়া পেছন থেকে কয়েকঞ্চি কাটা, তারপরে উপর দিকটা, মানে বুঝতেই পাচ্ছেন বর্তমান বিশ্বের অবস্থা, যারা ইউরোপিয়ান হতে চাচ্ছে, মানে ইউরোপিয়ান বাপমাদের মতো না হতে পারলে জাতে উঠা যাচ্ছে না, এজন্য তারা চাচ্ছে ভদ্র হতে। এরা বলছে কি এরা ভদ্র, স্মার্ট, মডার্ন, এরা হবে মডার্ন। এইভাবে লেবাস খুলে তারা মডার্ন হবে, লেবাস পরে নাকি সেকেলে হয়, সেকেলে মহিলা হয়, আর যত খুলবে তত তারা মডার্ন হবে। তাহলে পশু পাখিরা তো বেশি মডার্ন, তাই না? তারা তো লেবাসই পরে না, লিবাস খুললে যদি মডার্ন হয় তো পশু পক্ষীরা বেশি মডার্ন। এরা বলে ওরা সেকেলে, যারা বোরকা পরে তারা সেকেলে, বোরকা পরে তারা সেকেলে না যারা বোরকা পরে না, যারা খোলা তারা সেকেলে। সেকেলে কারা, রক্ষণশীল কারা, বেশি পুরনো সেকেলে মানে বুঝতে পারছেন সেই কেলের মধ্যযুগ, আর রক্ষণশীল মানে এদিক মানবে না সেই একরকম গোঁ ধরে থাকবে। তো তোমরা বেশি পুরনো সেকেলে না আমরা বেশি পুরনো সেকেলে, বোরকাওয়ালি বেশি সেকেলে নাকি প্যান্টিওয়ালি বা স্কার্ট ব্লাউজ ওয়ালি বেশি সেকেলে, কোনটা সেকেলে বেশি? আদিম যুগে, আদিম যুগে যান না, ইসলামের আগের যুগে, জাহিলি যুগে। আল্লাহ তাআলা কি ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দেখছেন জাহিলি যুগে ছিল, জাহিলি যুগের মহিলারা উন্মুক্ত ছিল। তারপরে ইসলাম এলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এ তো আল্লাহর নবীকে হুকুম করা হলো, তোমার স্ত্রীদেরকে বলো, মেয়েদেরকে বলো, মোমেন মহিলাদেরকে বলো, মোমেনদের মহিলাদেরকে বলো, তারা যেন নিজেদেরকে চাদর দিয়ে কি করে নেয়, আবৃত করে নেয়, তারপরে আগে ঢাকতো না। কেন কেন? জালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এটা হচ্ছে এই জন্য যে বুঝতে পারা যাবে এরা হচ্ছে ভদ্র মহিলা, ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না, তাদের সাথে ইবতিজিন করা হবে না, তারা যৌন হয়রানির শিকার হবে না, তারা মাকে রিমার্ক কুমন্তব্যের শিকার হবে না। ইবটিজিং হচ্ছে না, কত রকম ইবটিজিং করছে, কেউ হাতের ইশারায়, কেউ চোখের ইশারায়, কেউ মুখে পরিষ্কার বলে দিচ্ছে, কত রকমের কথা। আর যে বোরকা পরে থাকে আপনি দেখবেন বোরকা ওয়ালিদের সাথে এই জিনিসটা যদিও হয়, হতে পারে বলা যায় না, কিন্তু কম। সুতরাং সেকেলে ওরা বেশি, আর বদনাম করছে যে এরা হচ্ছে সেকেলে যারা বোরকা পরে। সুতরাং যদি আপনার মনে খটকা দেয় যে না আমি যেভাবে চলাফেরা করছি ঠিক হচ্ছে না, জানবেন এটাই হচ্ছে পাপ। আজ জোর করে আপনি চলেন মোল্লারা, মোল্লা মোল্লা বললে তুচ্ছ করেন, আপনার বাপ মাকেও যদি তুচ্ছ করেন যে তোমরা সেকেলে, তোমরা কিছু বোঝো না, আমাদের এখন মডার্ন যুগ, এই যুগে এইভাবে চলতে হবে, যদি আপনি তুচ্ছ করেন সেটা আলাদা কথা। সুতরাং মনের ভিতরে আপনি মনকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে কি করছেন, আপনি যে বেপর্দা হয়ে চলছেন এটা কি ঠিক করছেন? আপনার মনই বলে দেবে যে হ্যাঁ, বেপর্দা হয়ে চলার ফলে পুরুষদের সাথে ওঠা বসা, পুরুষদের মজলিসে যাওয়ার সময় আপনি বুঝতে পারবেন, আপনার মন বলবে যে সত্যপক্ষে এটা ভালো জিনিস না খারাপ জিনিস। একটা কথাই বলে বাংলাতে বলে, মনে জানে পাপ আর মায়ে জানে বাপ, তাই না? আপনার বাপ কে আপনার মাই বলতে পারবে, আপনি জানেন না। দেখেন এটা আমরা না দেখে বিশ্বাস করি বাপকে, তাই না? আমরা বাপকে দেখেছি, কেউ কারো বাপকে দেখেছে? আমরা না দেখে বিশ্বাস করি। মায়ে জানে বাপ, আর পাপ যে আপনি কি করেছেন সেটা কে জানে? আপনার মনে জানে। ওপর থেকে পড়ল রে ভাই জোনা 5-7, যার যেখানে ব্যথা ছিল তার সেখানে হাত। কার হাত কোথায় লাগবে? যার যেখানে ব্যথা আছে সে বুঝবে, সুতরাং অন্যে বুঝবে না। মন আপনার জানে যে কোনটা পাপ আর আপনি কি করছেন সেটা পাপ কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে খটকা দিলে কোন কাজ করতে, মনে খটকা দিলেই জানবে সেটা কি পাপ। অতএব মন হচ্ছে বড় জিনিস। মন দেখবেন অনেক সময়ে মন ভরতে চায় না, আর মন যদি ভরতে না চায় আপনার কিন্তু কাজ হবে না। যেমন সবাই চায় যে আমি বড়লোক হব, বড়লোক হবেন ঠিকই, বড়লোক হতে হতে হতে হতে মন আপনার ভরবে না, ভরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আদম সন্তানের জন্য একটি উপত্যকা পরিমাণ স্বর্ণ হয় বা সম্পদ হয় তাহলে সে আর একটা চাইবে, ক্ষান্ত হবে? কোনদিন ক্ষান্ত হবে না। মন হচ্ছে এমন জিনিস, যদি আপনার হৃদয়ের ভিতরে, মনের ভিতরে মনবত্তা না আসে, ধনবত্তা না আসে, তাহলে আপনি ধনী হতে পারবেন না। যখন আপনার মন ধনী আপনি ধনী, আর যদি মন আপনার সবসময় গরিব হয়ে থাকে, ফকির হয়ে থাকে, বহু কিছু থাকা সত্ত্বেও আপনি ছেড়ালে কাপড় পরবেন। আমাদের দেশে দেখেছেন বহু মানুষ, বড় বড় হাজি সাহেব মানুষ, হজ করে গেছে, টাকা পয়সা আছে, কিন্তু ছেঁড়া গামছা পরে থাকে, জীবনেও সে ভালো একটা লুঙ্গি পরে না, লুঙ্গি পরলেও দেখবেন বাইরে বাইরে থেকে ভিতরে হ্যাঁ পাতলা লুঙ্গি, সেই ডলের লুঙ্গি কিংবা যেগুলো দু নম্বর লুঙ্গি সেগুলো পরে বেড়াচ্ছে। কেন? ওই যে খরচ করতে ভয় লাগে, খরচ করে দেবো, কৃপণ বকিল, তার হৃদয় হচ্ছে কি গরিব মিসকিন ফকির। অন্তরের ভিতরে যদি আপনার ধনবত্তা না থাকে তাহলে সে যে ধনবত্তা যে ধন আপনার হাতে আছে তা কোনো কাজের নাই। হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুজারকে বলছেন, এ আবুজার আতারা আন্না কাসরাতাল মালি হুয়াল গিনা, তুমি কি মনে করো যে মাল বেশি থাকলেই সেটাই হচ্ছে ধনবত্তা? না, ময়রা মিষ্টি খায় না, তাই না? বড়লোকই ঠাট কলাই বাটা ভাত, ঠাট ভাত বড়লোকই তাও নেই আর কলাই বাটা ভাত খায় এদিকে। বাড়ির ভিতরে বাহিরে অনেক মানুষ আছে, বাহিরে কোঁচার পত্তন ভিতরে ছোঁচর কীর্তন, ঘরে কিছুই নেই আর বাইরে সে ফুটানি মেরে দেখায়, পেটে খিদে মুখে পান, পেটে ভাত নেই মুখে পান, এমন মানুষ আছে দেখবেন ঠোঁট লাঙ্গা হয়ে আছে, পান চিবাচ্ছে কিন্তু পেটে বেচারি খেতে পায়নি। এগুলো ঠাটবার নিজে থেকে দেখায়। এ হচ্ছে কি এক শ্রেণীর মানুষ যারা বড়লোক না হয়ে বড়লোকই দেখায়, আর এক শ্রেণীর মানুষ যে বড়লোক আছে কিন্তু তারা মনে করে যে আমরা বড়লোক নই, কেননা তাদের হৃদয় কি বড়লোক হয়নি। তো বেশি মাল থাকলেই বড়লোক হওয়া যায় না। আপনি বড়লোক মাল জমা করছেন জমা করছেন কিছুই খাবে, অবশ্যই এগুলো কার্পণ্যের দিকে চলে যায়, এগুলো বকিল কৃপণতার দিকে চলে যায়। বকিল যে সে জমা করে নিজেও খায় না আর খেতেও দেয় না, আর মরে গেলে বকিল বাপের উরুনি বেটা হয়, তাই না? বকিল বাপের উরুনি বেটা দেখবেন বেশিরভাগই, বাপ জমা করেছে কত কষ্ট করে, শেষকালে বেটা এসে অনায়াসে উড়িয়ে দিয়েছে। মনের ভিতরে ধনবত্তা না এলে, আবু জার তুমি কি মনে করো যে বেশি মাল সম্পদ থাকলেই ধন থাকলেই ধনী? ইন্নামাল গিনা গিনাল কলব, আসলে ধনী হল সেই যে হৃদয়ে ধনী, মনের ধনী যে সেই হচ্ছে আসল ধনী। ওয়াল ফাকরু ফাকরুল কলব, আর যার মন আসলে গরিব সে আসলেই গরিব, যদিও সে অনেক মানুষ আছে গরিব হয়েও কিন্তু তার হৃদয় গরিব না, দেখবেন তার মনে কি আছে, তার মনে দানশীলতা আছে বদান্যতা আছে, গরিব হলেও সে দান করতে চায়, মনকে সে বুঝতে দেয় না যে আমি গরিব, এটা হচ্ছে কি হৃদয়ের সে ধনী আছে যদিও সে আসলে গরিব। ওমান কান আল গিনা ফি কলবিহি ফালা ইয়াদুরুহু মা লাকিয়া মিনাদ দুনিয়া, আর যার হৃদয়ে ধনবত্তা থাকবে তার দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন কোনো সমস্যা নেই। ওমান কান আল ফাকরু ফি কলবিহি ফালা ইউগনিহি মা আকসার লাহু ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি হৃদয়ে দরিদ্রতা থাকবে তার যতই মাল থাক সে মাল তাকে অমুখাপেক্ষী করতে পারবে না, অভাবী করেই রাখবে। ওয়া ইন্নামা ইয়াদুরু নাফসুহা, আসলে কৃপণতা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সব সময় নাই নাই চাই চাই খাই খাই খাই খাই হাতে দই পাতে দই দেবু বলে কই কই, এই যে একটা চাহিদা মনের ভিতরে, সবসময় যেন সে হাহাকারে ভুগছে, সবসময় যেন সে দরিদ্রতায় ভুগছে, চাই আর চাই, চাহিদাই মিটে না। অতএব হৃদয়কে যদি আপনি মজবুত করতে পারেন, হৃদয় যদি আপনি ধনী হতে পারেন তাহলে আপনি ধনী, আর যতই টাকা পয়সা থাক যদি আপনি নিজেকে মিসকিন, আপনার হৃদয় যদি মন মিসকিন হয় তাহলে মানুষের কাছে হাত পাতবেন, লজ্জাহীনতায় ভুগবেন, লজ্জাহীন হয়ে মানুষের কাছে হাত পাতবেন, যদিও আপনার আছে তবুও আপনি হাত পাতবেন। কেন না? আপনার মন ধনী নয়, আপনি পেয়েছেন অথচ আপনি ক্ষান্ত নন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, একই হাদিস যে অধিক ধন সম্পদ থাকলে সে ধনী নয় বরং হৃদয়ে যে ধনী সেই আসল ধনী। বেশ, এবার একটা অন্য কথায় যাই, যে প্রথম কথা যে শুরু করেছিলাম যে অনেক মানুষ বলে থাকে যে ইমান হচ্ছে কোথায়, বুকে, ইমান হচ্ছে বুকে, কথাটা ঠিক না ভুল? ঠিক, কিন্তু ইমানের শাখা প্রশাখা কোথায় থাকবে? না বাইরে, অবশ্যই থাকতে হবে। হৃদয়ে তাকওয়া না থাকলে তাকওয়ার স্থান কোথায়? হৃদয়ে। তাকওয়া মানে কি? পরহেজগারি, আল্লাহ ভীরুতা, সংযমশীলতা, সাবধানতা, এটা মনে না থাকলে বাইরে কোনো কাজে দেবে না। যেমন এই বোরকার একটা উদাহরণ দিলাম, যদি মহিলার মনের ভিতরে পর্দা না থাকে তাহলে সে বাইরে পর্দা লাভ আছে? কোনো লাভ হবে না, সে উদম উলঙ্গ, যেহেতু তার মনে পর্দা নেই। যতই কাপড় সে ঢাকা নেক, সে ঢাকা গিয়েও খুলনা, ঢাকা গিয়েও খুলনায় অবস্থান করবে, যেহেতু তার মনে পর্দা নেই, ছটফট করবে। দেখছেন বাজারে, আমাদের বাজারে দেখেছেন, এখানে কোনো কোনো সময় আসবেন দেখবেন কোনো কোনো মহিলা গাড়ি থেকে নেমে বোরকাটা তুলেছে, ভেতরের ম্যাক্সি বা ভেতরে যেটা পড়ে আছে সেটা দেখাচ্ছে চকচকে, একদম কি বলো ওটাকে, কামদানি বা এমব্রয়ডারি করা, এই ম্যাক্সিটা দেখানোর জন্য ছটফট করে বোরকাটা তুলে তুলে হাঁটছে। কেন? ও মহিলার নিজের ভিতরে পর্দা নেই, নিজেকে প্রদর্শন করার জন্য, কিন্তু বাইরের চাপে, আইনের চাপে এখানে মোতাবারা ঘুরছে, দেখলে পরে হ্যাঁ গাত্তি গাত্তি বলবে না বলবে না। তো এখানে যেহেতু চাপের ফলে পর্দা করছে, সেই জন্য ফাঁক পেলেই বেপর্দা হওয়ার জন্য সুযোগ খুঁজছে। এই জন্য এখানে এইরকম দেখা যায়। আর আমার দেশের কথাই আলাদা, আমার তো বলার কেউ নেই, তাই না? অবশ্য মনির ভাই কাকে কার সঙ্গে দেখা হয়েছিল, বোরকা পরেছিল, বলছে মুখ খোলা আছে, তো বলছে আপা আপনি তো সব ঢেকেছেন কিন্তু মুখটা খোলা। পুকুরের যদি চারিদিক বন্ধ থাকে আর মাঝখানে একটা ওই যে কি বলো ওটাকে, হ্যাঁ জাম, আমাদের দেশে বলে মন, হ্যাঁ মন না মন, তার মানে ওইখান থেকে পানি বের হয়, পানি বেশি হলে থেকে বেরিয়ে যায়। তো সে পানি বের হওয়া জায়গাতে যদি একটা জাল না থাকে তাহলে মাছগুলো বেরিয়ে যাবে না, যাবে না? এ ভালো যুক্তি, তো মাছগুলো বেরিয়ে যাবে। তো আপনি সমস্ত শরীরটা ঢেকে রেখেছেন আর এই মনটা এই জামটা আপনি খুলে রেখেছেন, তো আপনার ভিতরে তো সবই বেরিয়ে যাবে। তারপর মহিলা মাশা আল্লাহ পর্দা করে নিয়েছে, ভালো কথা, কারণ তার মনে হয়তো পর্দা আছে কিন্তু সে ভেবেছিল চেহারা দেখানো জায়েজ। কিংবা অনেকেই চেহারা দেখার জন্য দেখানোর জন্য ছটফট করে যে আমি সুন্দরী আমাকে লোকে দেখুক। মনের ভিতরে যদি পর্দা না থাকে তাহলে কোন মহিলা পর্দা করতে পারবে না। কিন্তু আসলে সত্যিই তাকওয়া হচ্ছে এখানে, এটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু, তার মানে সে মুসলিমের খেয়ানত করবে না আর তাকে মিথ্যাবাদী জানবে না বা তাকে মিথ্যা বলবে না, ওয়া লা ইয়াখযুলুহু, আর তাকে সাহায্য না করে অসহায় ছেড়ে দেবে না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম, প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার মানে তার ইজ্জত সম্ভ্রম, তার মাল সম্পদ এবং খুন হারাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, পরহেজগারি হচ্ছে এখানে, ওয়াশারা ইলাল কলব, এই যে কলব আছে না এদিকে ইশারা করে বলছেন যে পরহেজগারি হচ্ছে এখানে, বেহাসাবি ইমরিম মিনাশ শর আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, মানুষের মন্দ হওয়ার জন্য একটুকু যথেষ্ট যে সে মুসলিমকে ঘৃণা করে, তুচ্ছ করে। এখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে তাকওয়ার কথায় আছে হৃদয়ে, হৃদয়ে তাকওয়া কিন্তু বাইরে দেখাবার জিনিস না, মনের ভিতরে যদি না থাকে আপনি বাইরে যতই অভিনয় করুন তাহলে অভিনয় করতে হবে, কারণ ভিতরে না থাকলে অভিনয় করতে হবে। একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে না, অভিনয় করছে অভিনয় করছে, কতক্ষণ করবে? একটা ছেলে তার স্ত্রীকে ভালোবাসে না, অভিনয় করে যাচ্ছে অভিনয় কতক্ষণ করবে? ছেলে তার বাপকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, অভিনয় করে কতক্ষণ করবে? এক সময় না এক সময় কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে, তাই না? আপনারা জানেন ওই গল্পটা, ওই যে এক হিন্দি খুব ভালো বাংলা বলত, অবশ্য আমি হিন্দি, আমাকে অনেকে হিন্দি মনে করে, বলে কষ্ট করে বাংলা বলছে, তো বাঙালিদের মাঝে হিন্দি আছে, ভালো বাংলা বলছে, তো সব বলছে বলা বলি করছে, বলছি ও বাঙালি, তো আমার তো মনে হয় না বাঙালি, তো কি ধরি বল দেখি, এ বাঙালি নয় কি করে জানবে, কোন বুদ্ধি আছে? এমন একটা বুদ্ধি বের করল যে সময়ে সে মাতৃভাষা ছাড়া অন্য ভাষা বলতেই পারবে না। দেখবেন অনেক মানুষ আছে যারা যতই ভালো চেষ্টা করুক বাংলা বলতে, কিন্তু এমন সময় আসবে যে সেই সময়ে মাতৃভাষাটা মুখ থেকে বেরিয়ে যাবে। এমনিতে যে পরিবেশে যে থাকে বেশি, যেমন আমরা আরবের পরিবেশে আছি, আমরা আরবি বেশি বেরিয়ে যায়, মালেস, তারপরে কি খাল্লি বাল্লি, এইসব অনেক কিছু বেরিয়ে যায়। যারা ইউরোপে থাকে তাদের কথায় কথায় ইংরেজি, টিভিতে টক শোয়ে কথা বলছে, অর্ধেক ইংরেজিই বলছে। আরে বাঙালিদের মাঝে বাংলাতে কথা বলছে, ইংরেজি কেন বলছে? কারণ বাংলা আসছে না। বাংলার মেমরি কি হয়ে যাচ্ছে? ঢাকা পড়ে যাচ্ছে। তার কারণ বাংলা পরিবেশে থাকে না। ঠিক কথাই। হিন্দি পরিবেশে যেমন যারা থাকে তারা কথায় কথায় হিন্দি বলে ফেলে। হ্যাঁ, তো যাই হোক, এখন তাকে পরীক্ষা করার জন্য কি করা হবে? বলতে তার জুতোতে একটা মরা সাপ ভরে দিয়ে মরা সাপ ভরে দিয়েছে। তারপরে জুতো যেমনি পড়তে গেছে, সে এই সময় সে আমরা যেমন বলি বাপ রে মা রে, ও আমরা নিজের ভাষাতে বলেছি, তখন হ্যাঁ আসলে তুমি বাঙালি নও। তো এমনও সময় আছে যে সময়ে যেটা আসল জিনিস তার কি হয়ে যায়, বের হয়ে যায়। তো অন্তরে যেটা থাকবে, আপনি যতক্ষণ না সেটাকে অন্তরে স্থান দিয়েছেন ততক্ষণ আপনি অভিনয় করে বা কৃত্রিম উপায়ে মানুষকে দেখিয়ে দেখিয়ে আপনি চলতে পারবেন না, যতক্ষণ না সেই জিনিসটা আপনার হৃদয়ে স্থান। এই জন্য তাকওয়া হচ্ছে কোথায়? হৃদয়ে। দেখানোর কাজ না। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আর এই কথাও ঠিক, আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না। ওলাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি? তোমাদের হৃদয় আর তোমাদের আমল। শুধু হৃদয় না, হৃদয়ের সাথে কি দেখতে হবে? আমল। শুধু আমার আমার হৃদয়ের ভিতরে আছে, বাইরে নেই, তো মাফি ফায়দা, কোন ফায়দা নেই। এই দেখেন আরবি বেরিয়ে গেল না, মাফি ফায়দা। আমার হৃদয়ে যদি ভালো কাজ ভাইয়ে থাকে, নিয়ত ভালো না থাকে, আর বাইরে যদি কাজ না থাকে, তাও লাভ হবে না। এই জন্য ইমান তিনটে বস্তুর সমষ্টির নাম আপনাদেরকে বলা হয়েছিল। সেটা কি? যে অন্তরে থাকতে হবে, তারপর মুখে স্বীকার করতে হবে, আর তারপরেও কাজে পরিণত করতে হবে। ঠিক অন্তরের ভিতরে তাকওয়া আপনার আছে, ঠিকই থাকা ভালো, থাকতেই হবে। কিন্তু সেই সাথে কি, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন আর সেই সাথে কাজ দেখেন। কাজ কি করছো? বিনা কাজে অন্তর দেখে দেখবেন না, কাজের সাথে অন্তর দেখবেন যে সেই কাজ তুমি কি জন্য করেছো, আল্লাহর জন্য মানে খাঁটি ভাবে করেছো কিনা, ইত্যাদি ইত্যাদি। আর অনেক কথা আছে, ইনশাল্লাহ পরে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন মনের কথা বলতে ও শুনতে এবং মনকে ঠিক করতে, কারণ মন ঠিক না হলে কিছুই ঠিক না। আল্লাহ তাআলার কাছে আমাদের এই কামনা, যেন আল্লাহ আমাদের মনকে ঠিক করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।